সময় হলো ওঠো এবার, ও ভাই রোজাদার, সেহরির নিয়তে তুমি মুখে দাও কিছু খাবার। মখমলের বিছানা ছেড়ে জেগে যাও এবার, পারবে না তো ফজর হলে করতে পানাহার। জাগো জাগো রোজাদার, রমজানের তিরিশটি রোজা গো, রমজানের তিরিশটি রোজা ফরজ তোমার ভাই, এ যে স্বয়ং খোদার হুকুম অন্য কারো নয়, রাখলে রোজা দেবেন খোদা, রাখলে রোজা দেবেন খোদা অনেক উপহার, করলে কাজা হবে সাজা হাসরে তোমার। জাগো জাগো রোজাদার, সেহেরি খাওয়া নবীর সুন্নাত গো, সেহেরি খাওয়া নবীর সুন্নাত যে আদায় করে, দিদার পাবে সে নবীজির রোজ হাসরে, সারাটা দিন উপোস থেকে, সারাটা দিন উপোস থেকে কর গো কারবার। মাগরিবেরি সময় হলে নাও করে ইফতার, জাগো জাগো রোজাদার। দিনের রাসূল বলে গেছেন গো, ইহা সবরের মাস, জান্নাত পাবে গো খোদার কাউসার নবীর পাশ, ইফতার করাও অপর ভাইয়ে ভেবো না তো পর, এই মাসে পাবে তারাবি আর শবে কদর। জাগো জাগো রোজাদার, দোজখের আগুন ছোবে না আর গো, রাখিলে রোজা শুনে এমডি মেহবুব করোনা কাজা, এই মাসে নেক কাজ করিলে, এই মাসে নেক কাজ করিলে হবে যে সত্তর, হাসরে নূরের তাজ পরিবে মহান আল্লাহর জাগো। জাগো।